আমার রেমদাদ মৌলাজি মুধে নেই মিনতি, আমার রেমদাদ মৌলাজি মোরে মিনতি, গোলামেতে কবুল তোর মৌলাজি, আমার রেমদাদ মৌলাজি মোরে মিনতি, আমার রেমদাদ মৌলাজি মোরে মিনতি, গোলামেতে কবুল তোর মৌলাজি। চারা গোলাম গনের অন্য কেহ নাই, দয়ার সাগর তুমি আমরা দয়ার ভিক্ষা চাই, তুমি চারা গোলাম গনের অন্য কেহ নাই, আওয়াল আখের মূল স্মৃতি জাহের বাতেন, আউয়াল আখের মুর্শিদ মোদের জাহের বাতেন, নুরানি কদমে সব সপে দিয়েছি, আমার রেমদাদ মৌলাজি মোদের মিনতি, গোলামেতে কবুল কর ও মৌলাজি। গোলামি তে রাখো মোদের দয়া করিয়া, মৌলা তুমি মুনিপ হইয়া নিবে তোরাইয়া, মোদের নাই সাধন ভোজন তুমি মুনিপ মহাজন, মোদের নাই সাধন ভোজন তুমি মুনিপ মহাজন, তোমার কদমেতে আমি প্রাণ সপেছি, আমার এমদাদ মৌলাজি মোরে মিনতি, গোলামিতে কবুল কর ও মৌলাজি। পদে পদে তোমার নিজ গুনে না তোরাইলে কে তোরাই নিবে, ভুল ভ্রান্তি আছে মোদের পদে পদে, তোমার নিজ গুনে না তোরাইলে কে তোরাই নিবে, কান্দে রফিক মুর্শিদ এমদাদ মৌলার চরণে, কান্দে রফিক মুর্শিদ এমদাদ মৌলার চরণে, পারের কান্ডারে মনে বিশ্বাস করেছি, আমার এমদাদ মৌলাজি মুদের মিনতি, গোলামিতে কবুল কর ও মৌলাজি, আমার এমদাদ মৌলাজি মোরে মিনতি, গোলামিতে কবুল কর ও মৌলাজি, আমার এমদাদ মৌলাজি মোরে মিনতি, গোলামিতে কবুল কর ও মৌলাজি, গোলামিতে কবুল কর ও মৌলাজি, গোলামিতে কবুল কর।